السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم يسروا ولا تعسروا وبشروا ولا تنفروا صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز او محترم حضرات مربيان الكرام او ديگر مسلمان عظام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। বিভিন্ন সময়ে যে সকল বিষয় নিয়ে আমাদের সমাজে আলোচনা হয় তার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা ধর্মীয় দিক থেকে কোরআন এবং সুন্নার আলোকে আলোচনা করে থাকি এবং প্রতি জুমায় এক একটা বিষয় ভিত্তিক আলোচনা পেশ করা হয়ে থাকে। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম তাগায়ুরুন নাস, মানুষের পরিবর্তন বিষয় নিয়ে। যেহেতু এর আগে আলোচনা করা হয়েছিল আল ইস্তিকামাত, অটল থাকা, একদিকে যেমন দ্বীনের উপরে অটল থাকা, অপরদিকে মানুষের যে পরিবর্তনটা হবে তাও জানা প্রয়োজন ছিল, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন এমন একটি মুহূর্ত আসবে যখন মানুষ সকালে মুমিন থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে, আবার বিকেলে মুমিন কাফের ছিল সকালে মুমিন হবে, এরকম খুব দ্রুত পরিবর্তন হবে। সেই পরিবর্তনগুলো হবে কিসের জন্য তার কিছু আলোচনা পেশ করা হয়েছিল। আমরাও বর্তমানে দেখি মানুষ কোরআন এবং সুন্নার জ্ঞান না থাকার কারণে এক একটা বিষয়ে যদিও নামাজ পড়ে রোজা রাখে কিন্তু কোরআনের আর একটা বিষয়কে অস্বীকার করার কারণে সে কাফের হয়ে যাচ্ছে। সেটাই বলেছিলাম, আমাদের সমাজের মানুষের ধারণা হচ্ছে ইসলামের বিনা পাঁচটা, এটা প্রায় মুসলিমদের মুখস্থ আছে এবং থাকা প্রয়োজনও আছে, নামাজ, রোজা, হজ, যাকাত আর দুই সাক্ষী দেওয়া, ঈমান বলে যেটাকে। এর থেকে কিছু মানুষের ধারণা হচ্ছে এই কয়টা জিনিস পূরণ করলে সে পাকা মুসলিম। আমি এটা স্পষ্ট বলেছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন, ইসলামের বেনা হচ্ছে পাঁচটা জিনিসের উপরে, পাঁচটা পিলারের উপরে। ইসলামের ভিত্তি বলা হয়েছে, স্তম্ভ বলা হয়েছে পাঁচটা জিনিসকে। আর আপনারা এটা নিশ্চিত জানেন যে পিলারগুলোর নাম কোনো বিল্ডিং না। আমাদের এই বিল্ডিং এর চার কোনায় চার পিলার আছে, মাঝখানে দুইটা বিশাল আকারের পিলার দেখতে পাচ্ছেন। এখন যদি শুধু পিলারগুলো থাকে, আমাদের এই মসজিদের ছাদ না থাকে, দেয়াল না থাকে, দরজা না থাকে, জানালা না থাকে, এটাকে মসজিদ বলা যাবে? এটা একটা মাঠ হবে। ঠিক এরকম ভাবে ইসলামের পাঁচটা পিলারকে যারা পূর্ণাঙ্গ ইসলাম মনে করে আছে এবং তারা নামাজ, রোজা, হজ, যাকাত পর্যন্ত ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছে, তাদের ইসলামের ছাদ নাই, দেওয়াল নাই, জানলা নাই, দরজা নাই, প্লাস্টার নাই, কালার নাই, কিচ্ছু নাই, খালি পিলার আছে। এই খালি পিলার মার্কা ইসলাম দিয়ে নিজেকে মুসলিম দাবি করা যায় না। আমি এজন্য পরিষ্কার করে দিয়েছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই পাঁচটা জিনিস সম্পর্কে বলা হলো নামাজ রোজা করলি তোমরা পাকা মুসলিম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, আওয়ালা আদুল্লুকুম আলা রাসিল আমরি ওয়া যিরওয়াতি সানামি, আমি তোমাদেরকে এই ইসলামের ইমারতের সর্বোচ্চ স্থান ছাদ, এর মিনার, এ সম্পর্কে আমি তোমাদের বলবো কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিরওয়াতু সানামিহি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে ইসলামের এই পাঁচটা পিলারের উপরের ছাদ, সর্বোচ্চ মাকাম। সুতরাং যদি কোনো ব্যক্তি ইসলামের এই জিহাদকে অস্বীকার করে, জিহাদকে অবজ্ঞা করে, জেহাদের নাম শুনলে তার ভুরু সংকুচিত হয়, জেহাদের নাম শুনলে তার মাথার কপাল ভুচিয়ে যায়, এই লোকগুলো পরিষ্কার মুনাফিক। অনেকে আছে ঈমান মুকাম্মাল করে তারপরে জেহাদ করব, ঈমানের মেহনত করে ঈমান পূর্ণ করে। আমি জিজ্ঞেস করতে চাই, মদিনার যেই সমস্ত সাহাবায়ে কেরামরা ইসলাম গ্রহণ করে সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গিয়েছিলেন, তারা কত বছরের জন্য ঈমানের মেহনত করেছিলেন? নামাজ পড়ার জন্য ঈমানের মেহনতের প্রয়োজন নাই? বেঈমানের জন্য কি নামাজ ফরজ হয়? বেঈমানের জন্য রোজা ফরজ হয়? বেঈমানের জন্য হজ ফরজ হয়? সেই ক্ষেত্রে যখন ঈমানের মেহনতের প্রয়োজন হয় না, বোঝা গেল জেহাদের কথা শুনলে যারা বলে ঈমান শক্ত করতে হবে, ঈমান মজবুত করতে হবে, ঈমানের মেহনত করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে পরিষ্কার করে দিয়েছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপরে জেহাদকে ফরজ করা হয়েছে, কিতালকে ফরজ করা হয়েছে, যুদ্ধ ফরজ করা হয়েছে, কিন্তু এটা অনেক লোক তোমাদের মধ্যে অপছন্দ করবে, এটাকে পছন্দ করবে না। বোঝা গেল যারা জেহাদের নাম শুনলে অপছন্দ করে এই লোকগুলো সম্পর্কে আল্লাহ কোরআনে স্পষ্ট সাবধান করে দিয়েছেন, এদের অন্তরে যে রোগ আছে, রোগ। জেহাদের নাম শুনলে আমেরিকা খুশি হবে না, জেহাদের নাম শুনলে ইহুদি খ্রিস্টান খুশি হবে না, জেহাদের নাম শুনলে সেকুলার মুসলিমরা খুশি হবে না, পপুলার মুসলিমরা খুশি হবে না। আমি সেজন্য এই বিষয়গুলো ক্লিয়ার করেছি, প্রত্যেকটা মুসলিমের মনে রাখতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, 27টা যুদ্ধের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ওয়ামা ওয়ালাকিন কতাল ওয়ালাকিন্নাল্লাহ কতালাহুম, আপনি বদরের যুদ্ধে কুফফাদেরকে আপনি হত্যা করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহ কতালাহুম, বরং স্বয়ং আল্লাহ নিজে ওদেরকে হত্যা করেছেন। তাহলে আল্লাহ নিজে যুদ্ধ করেন। আল্লাহ তাআলা কাতে বলেছেন, ওয়াকাফা বিল কাফাল্লাহুল মুমিনাল কিতাল, আল্লাহ তাআলা মুমিনদের পক্ষে যুদ্ধের জন্য আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহ তাআলা নবীকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিন আলাল কিতাল, হে নবী আপনি মুমিনদেরকে যুদ্ধ করার জন্য উৎসাহিত করুন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, আমি তোমাদের কাছে বাইয়েনাত নাজিল করেছি। এরপরে বলছেন আনজালনাল হাদীদা ফিহি বাসুন শাদীদ, একদিকে বাইয়েনাত মানে কোরআন, আর একদিকে কোরআন দিয়ে দলিল পেশ করার পরে যদি কাজে না আসে, ঔষধে কাজে না ধরে, মলম দেয় ঔষধ দেয় কাজে না ধরে, তাহলে তাকে অপারেশন করতে হয়। আল্লাহ তাআলা এক আয়াতই জমা করে দিয়েছেন, আমি তোমাদের জন্য বাইয়েনাত নাজিল করেছি, এরপরে লোহা নাজিল করেছি। কোরআনুল কারীমের একটা সুরার নাম আছে কি? সুরাতুল হাদীদ, লোহা। লোহা নামে সুরা আছে, কি জন্য? লোহাকেও কাজে লাগাতে হবে, এই জন্য মনে রাখতে হবে। এই ইস্তেকামত নিয়ে কাজ করা, আমি যুবক ভাইদেরকে বলছিলাম যে আজকে যুবকদের কাজ নয় এই কিছু ফটকাবাজি ব্যবসা নিয়ে লিপ্ত থাকা। সেই প্রসঙ্গে আলোচনা হয়েছিল এই ডেস্টিনি, জিজিএন, এমএলএম, এরকম আরো কতগুলো বাজে ব্যবসা। ইসলামে ব্যবসার কতগুলো নিয়ম নীতি আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন যে কোন ব্যক্তি লা ইয়াবে মা লাইসা ইনদাহু, যে জিনিস তার কাছে নাই ওই জিনিস বিক্রি করা জায়েজ নেই। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, আন বাইল গরার, ধোকার যত রকম ব্যবসা আছে এগুলোর থেকে নিষেধ করেছেন। এরকম ভাবে আরো অনেকগুলো বিষয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নীতিমালা স্পষ্ট করে দিয়েছেন। ওইখান থেকে আমাদের আলোচনা হয়েছিল শেয়ার সম্পর্কেও, এটার উপরে বোধহয় অনেকেরই আরো কিছু জানার আগ্রহ আছে, কিছু ভালো লোকের জানার জন্য আগ্রহ আছে, আর কিছু সমালোচকও আছে। বিভিন্ন জায়গা থেকে ফোন পাওয়া গেছে যেটা সম্পর্কে অনুরোধ করেছেন। এটা স্পষ্ট অনেক বিষয় আমাদের সমাজে ইসলামের চর্চা না থাকার কারণে, কোরআন সুন্নার জ্ঞান আমাদের না থাকার কারণে আমরা অনেক ভুল করতে পারি। কিন্তু যখন সহি জিনিসটা আমরা জানব, এটাকে তখন গ্রহণ করে নেওয়া, ভুলের থেকে তওবা করে নেওয়া, তাহলে গুনাহ নাই, আল্লাহ ওটা মাফ করে দিবেন। বরং হাদিস থেকে জানা যায়, কোরআন আয়াত থেকেও জানা যায়, আল্লাহ তাআলার কাছে যখন কোন ব্যক্তি খালেস দিলে তওবা করে, তখন তার পিছনের গুনাহগুলোকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দেন। সুদ সম্পর্কে আলোচনা আসছে, আল্লাহ তাআলা বলছেন সুদ থেকে বর্জন করো। এখন সুদ আগে যা খেয়ে ফেলেছি সেগুলো কি হবে? আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা সুদের থেকে বিরত থাকো, ফালাহু মা সালাফ, আগে যেগুলো হয়ে গেছে এগুলো সে গ্রহণ করবে, এগুলো তার হয়ে গেছে, সামনের দিকে আর সে কোনো কিছু গ্রহণ করতে পারবে না। এজন্য আমাদের আজকে আলোচ্য বিষয় শেয়ার ব্যবসা নিয়ে। শেয়ার একটা হচ্ছে ইসলাম মানুষকে যৌথভাবে পরস্পরের সহযোগিতা করা, একজন অপরজনকে সাহায্য করা, এটা আল্লাহ তাআলা মানুষকে হুকুম দিয়েছেন। কোরআনুল কারীমের সূরা মায়েদার দুই নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া, তোমরা ন্যাক এবং সৎ কাজে একজন অপরজনকে পরস্পরের সাহায্য করো, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং তোমরা অন্যায় এবং গুনাহের কাজে বা সীমা লঙ্ঘনের কাজে, মন্দ কাজে তোমরা একে অপরকে সাহায্য করবে না। ভালো কাজে পরস্পর পরস্পরকে সাহায্য করো, কিন্তু মন্দ কাজে খারাপ কাজে তোমরা একজন অপরজনকে সাহায্য করবে না। এরপরে আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, অন্যায় কাজে কাউকে সাহায্য করবে না, আল্লাহকে ভয় করো। আর জেনে রাখো তোমাদের জীবন তো একটাই না, তোমার এরপরে মৃত্যু হবে। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা বড় কঠিন শাস্তিদাতা। এই জন্য তুমি যে কোনো কাজ করবে, যে কোনো সহযোগিতা করবে, এক্ষেত্রে আল্লাহকে প্রথম ভয় করবে, তারপরে সহযোগিতা করবে। আল্লাহর বিরুদ্ধ, আল্লাহর হুকুমের অমান্য হয় এমন কোন কাজে কোন মাখলুককে সাহায্য করা জায়েজ নেই, কারণ আনুগত্য করাও জায়েজ নেই। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির কোন আনুগত্য করার অধিকার ইসলাম দেয় না। সে হোক পিতা মাতা, সে হোক শিক্ষক, যেই হোক না কেন, আমরা নামাজ পড়তে আসলে তো জিজ্ঞেস করি না মা বাবা অনুমতি দিল কিনা। ঠিক এরকম ইসলামের আল্লাহর নির্দেশ যতগুলো আছে, অনেক সময় জিহাদের কাছে এসে সব বাধা সৃষ্টি হয়, এটা এসে পড়ে বিভিন্ন সময়, তখন মা বাবার অনুমতি, পীরের অনুমতি, ওস্তাদের অনুমতি, নামাজ পড়তে কার অনুমতি প্রয়োজন? নামাজ পড়তে গেলে বাবার অনুমতির প্রয়োজন হয় না, সন্তান স্বামী স্ত্রীর অনুমতি প্রয়োজন হয় না, এরকম ভাবে পীরের অনুমতির প্রয়োজন হয় না, বরং পীর যদি নামাজ পড়তে নিষেধ করে পীরকে মানা যাবে? এইগুলো যেরকম ফরজ এরকম ইসলামের আরো কিছু ফরজ আছে, এই সবগুলো হালাল কামাই করে এটাও ফরজ। হাদিসে পরিষ্কার বলা আছে কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা, কামাই করা হালাল কামাই করা একটা ফরজ ইবাদত। ওই জন্য বললাম যে খালি চারটে পাঁচটা বেনার মধ্যে সীমাবদ্ধ না, ওগুলো পিলার। এরপরে হালাল কামাই করতে হবে, জিহাদ করতে হবে ইসলামের জন্য, হকের জন্য, ন্যায়ের পক্ষে লড়াই করতে হবে, এরকম ভাবে সৎভাবে মানুষের সাথে চলতে হবে, মিথ্যা বলা যাবে না, ধোকাবাজি করা যাবে না, এরকম ভাবে আরো যে কাবীরা গুণাগুলো আছে এগুলো পরহেজ করতে হবে। এগুলো পালন করলে সেটাকে বলা হয় মুসলিম, তার ইসলামের দরজা আছে, জানালা আছে, ছাদ আছে, প্লাস্টার আছে। আর যে খালি নামাজ নিয়ে আছে আর বাকি জীবনের কোথাও তার ইবাদত নাই, আল্লাহর হুকুম নাই, রসুলের তরিকা নাই, এর কিচ্ছু নাই, এর বাকিগুলো কিছু নাই। একজন লোক সব নামাজ ঠিক মতো পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি রাখতে চায় না, তো বুঝতে হবে আল্লাহর রাসূলের একটা সুন্নার উপরে তার অনীহা আছে। কেন রাখতে চায় না? হয়তো তার গুরুত্ব নাই, অথবা বউ বলেছে রাখতে পারবে না, আল্লাহর রাসূল বলেছেন দাড়ি রাখো, ওফুল লেহিয়া, দাড়ি ছেড়ে দাও, কেটো না, আর বউ বলতেছে দাড়ি কাটো। এখন আপনার আসল পরীক্ষা, আপনি বউয়ের আনুগত্য করবেন না রাসূল আনুগত্য করবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার হুকুম অমান্য করে কোন সৃষ্টি আনুগত্য করা যাবে না। আল্লাহর রাসূলের যেখানে সহিহ হাদিস এবং আল্লাহর রাসূল নিজেরও দাড়ি ছিল, এক্ষেত্রে আপনি ওটাকে বাদ দিয়ে এটা করতে পারবেন না। যাই হোক, বলতেছিলাম আমি যে পরস্পরের সাহায্য করা, কোম্পানি করা, এগুলো ইসলাম উৎসাহিত করে। তবে আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়ালা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, অন্যায় কাজে সাহায্য করা যাবে না। কোরআনুল করিম হালাল রিজিক অন্বেষণ করার জন্য উৎসাহিত করে। সূরা জুমার 10 নম্বর আয়াতে বলা হয়েছে ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদে, যখন তোমরা সালাত থেকে ফারিগ হয়ে গেলে, নামাজ শেষ হয়ে গেছে, এখন আর তুমি বসে থেকো না, অলস জীবন যাপন করো না। আল্লাহ তাআলা বলছেন অবতাগু মিন ফাদলি ফানতাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়ো, আর কি করো, অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া ফজল অনুগ্রহ তালাশ করো, রিজিক তালাশ করো। এখানে হালাল কামাই করাকে আল্লাহর ফজল এবং আল্লাহর অনুগ্রহ বলা হয়েছে। পয়সা পাতি কামাই করা নিষেধ না। ইসলাম এমন একটা অর্থনীতি দিয়েছে যে অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতির মতো কেউ ধনীরা ধনী হয় তাও না। পুঁজিবাদী অর্থনীতির মূল হচ্ছে যে যা কামাই করবে তার সম্পূর্ণ মালিক সে, হালাল হারামের কোনো বালাই নেই, যেখানে পাও সেখান থেকে কামাই করো। আবার অপরদিকে সমাজতন্ত্রীরা ছিল, তারা দেখলো যে এই পুঁজিবাদী অর্থনীতির কারণে মানুষ একদিকে ধনীরা ধনী হচ্ছে, গরিবরা গরিব হচ্ছে, একদিকে দশতলায় আর একদিকে গাছতলায়। তখন তারা স্লোগান দিল কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না, মানুষ দলে দলে ঝুঁকলো। এরপরে যখন দেখলো যে এটা একটা ফাঁকা আওয়াজ, কারণ মানুষ জীবন যাপন করতে গিয়ে, কামাই করতে গিয়ে মানুষ লাভের লোভী, যেটা লাভ তার বেশি সেখানে সে কাজ করে। এখন যদি আপনি জানেন সারা মাস কাজ করলে আপনাকে ওই শেষ পর্যন্ত দুইটা রুটি দেওয়া হবে, তখন মানুষেরা কাজকর্ম বেশি করে না, দেশের আয় ব্যাহত হতে শুরু করলো, ক্ষতিগ্রস্ত হতে লাগলো। এরপরে এই যে বিষয়টা যে দেশের মানুষের কেউ খাবে কেউ খাবে না, এটা হবে না, এটা বন্ধ করার জন্য তারা দেশের সমস্ত মানুষকে গরুর মতো, ছাগলের মতো, অথবা সবগুলোকে সাধারণ কর্মচারী বানিয়ে দিল, আর মুষ্টিমেয় কয়েকজন লোক শাসন করতে আরম্ভ করল। এরপরে তাদের এই স্লোগান অবাস্তব ছিল, একটা দেশ চালাতে হলে পুলিশ লাগে, পুলিশের উপরে পুলিশ সুপার লাগে, এরপরে আরো বড় বড় হাজার স্তর তৈরি করে তারপর একটা দেশ চালান সম্ভব। আর এরা বলল সবকে সমান করা হবে, সমান করা সম্ভব হয় নাই। এরপরে যখন মানুষেরা দেখল এদের জীবন যাপন যেরকম, সাধারণের জীবন যাপন আর এক রকম, তখন মানুষ খেপে গেল। এরপরে এই সমাজতন্ত্রের যারা প্রতিষ্ঠাতা ছিল, এদের বড় বড় যে মূর্তিগুলো ছিল শহরে, আপনার সোভিয়েত ইউনিয়নে, এরকম আরো বিভিন্ন দেশে, ওগুলোর গলায় রশি লাগিয়ে ক্রেন দিয়ে টেনে তারপরে নদীতে ফেলে দিয়েছে। সমাজতন্ত্রের বিদায় হল, এখন পুঁজিবাদ, এটার জয় জয়কার অবস্থা। এই পুঁজিবাদী অর্থনীতির মূল হচ্ছে পয়সা যেভাবে কামাই করা হয়, এজন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ফন্দি তারা আটকে, এই যে ফন্দিগুলো তার মধ্যে একটা হচ্ছে শেয়ার ব্যবসা। প্রথমত বৈধ দিকগুলো, শেয়ার ব্যবসা অনেকগুলো লোক মিলে যৌথ পুঁজি দিয়ে তারপরে একটা কোম্পানি করে, এটা হতে পারে 10 জন 20 জন, হতে পারে 1,000, হতে পারে কয়েক লক্ষ, যেটা বর্তমানে হচ্ছে। এরকম কোম্পানি করা নাজায়েজ না, কয়েকজন মিলে ব্যবসা করা জায়েজ। এটা যেটা আসলে শেয়ার যেটাকে বলা হয়, সেটা যদি করা হয় তো নাজায়েজ না, বরং এটা ইসলাম উৎসাহিত করে, যেটা আমি কোরআনুল কারীমের সূরা মায়েদার 2 নম্বর আয়াত থেকে বললাম যে তাআবানু আলাল বিররি ওয়াত্তাকওয়া, নেক সৎ এবং ভালো কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো। এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কাজে নিজে উৎসাহিত করেছেন। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন, আল মুমিনুনা কাল বুনিয়ান, মুমিনরা হচ্ছে একটা বিল্ডিং এর মতো। একটা বিল্ডিং তৈরি হতে যেরকম ভাবে একটা ইটের সঙ্গে আর একটা ইট, একটা পাথরের সঙ্গে আর একটা পাথরকে গাঁথনি দেওয়া হয়, এরকম ভাবে একজন মমিন আর একজন মমিনের জন্য হচ্ছে একটা বুনিয়ান, একটা বিল্ডিং সমতুল্য, যারা একজন অপরজনকে সহযোগিতা করবে, একজন অপরজন দিয়ে তারা বাঁচতে পারবে। সহিহ আল বুখারি 6026 নম্বর হাদিসে বলা হয়েছে, আবু মুসা আশআরি থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم المؤمن للمؤمن كالبنيان, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য একটা বিল্ডিং সমতুল্য, ইয়াশুদ্দু বাদুহু বাদান, একটা আরেকটা দিয়ে শক্তিশালী হয়, শক্ত হয়, একটা ইটের উপর আরেকটা ইট লাগানো হয়, এইভাবে একটা বিল্ডিং তৈরি হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মুমিনরা এরকম, সুম্মা শাব্বাকা বাইনা আসাবিহি, এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আঙ্গুলগুলো একটা মধ্যে ঢুকাইয়া দিয়ে বললেন এরকম। وكان النبي صلى الله عليه وسلم جالسا, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, তো এই সময় একজন লোক আসলো, সে কি জিজ্ঞেস করলো বা ভিক্ষা চাইলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা তার জন্য সুপারিশ করো। এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন। তো হাদিসের এই অংশটা এরকম আরো আছে, বুখারী শরীফের হাদিসের 2446 নম্বর হাদিসেও বলা হয়েছে একই কথা, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান, একজন মমিন আর একজন মমিনের জন্য একটা বিল্ডিং সমতুল্য, ইয়াশুদ্দু বাদুহু বাদান, যারা একজন অপরজনকে দিয়ে তারা শক্তি অর্জন করে, এরপরে আঙ্গুলগুলো একটার মধ্যে একটা ঢুকিয়ে দিয়ে তারপর এটা বুঝালেন। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উৎসাহিত করেছেন। সুতরাং কোম্পানি করা নাজায়েজ না। এবারে আসুন, কোম্পানি করলাম, কোম্পানি করার ক্ষেত্রে আমাদেরকে হালাল হারাম বাছাই করার প্রয়োজন আছে কিনা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কামাই করতে উৎসাহিত করেছেন, উপার্জনের জন্য উৎসাহিত করতে বলেছেন, একদিকে সমাজতন্ত্রীদের মতো না, আর একদিকে পুঁজিবাদীর মতো না, আল্লাহ তাআলা মাঝখানে একটা সীমারেখা দিয়েছেন। কোরআনুল কারীমে সূরায়ে নাহাল এর 114 নম্বরাতে বলা হয়েছে, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছেন ওগুলো তোমরা খাও, হালাল এবং পবিত্র যেটা ওটা খাও। হালাল খেতে হবে, পবিত্র খেতে হবে, মুমিনদের জন্য অপবিত্র বা হারাম জিনিসকে আল্লাহ তাআলা খাওয়ার অনুমোদন করেন নাই। এমনি ভাবে কোরআনুল কারীমে সূরায়ে বাকারা এর 168 নম্বরাতে বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাসু, হে মানুষগণ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা খাও যা জমিনে আছে, হালালান তাইয়্যিবা, পবিত্র এবং হালাল অবস্থায়, কিন্তু জেনে রাখো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্কু, শয়তানের নীল নকশা অনুসরণ করো না। শয়তান তোমাকে উৎসাহিত করছে এইভাবে করলে লাভ হবে, এত টাকা কামাই করা যাবে, এই লাভ দেখে তুমি লাভ দিবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের খুতুওয়াত, শয়তানের নীল নকশা, শয়তানের পদচিহ্ন অনুসরণ করবে না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে তোমাদের স্পষ্ট প্রকাশ শত্রু। সূরা বাকারা 168 নম্বর আয়াত। এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের এবং সহিহ মুসলিমের হাদিস নম্বর 4178 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল হালালা বাইয়্যিনুন ওয়াইন্নাল হারামা বাইয়্যিনুন, নিশ্চয় জেনে রাখো হালাল সুস্পষ্ট আর হারামও সুস্পষ্ট। ইসলাম কোন অস্পষ্টতা রাখে নাই, হালালকে স্পষ্ট করে দিয়েছে, হারামগুলোকে স্পষ্ট করে দিয়েছে। অবাইনাহুমা মুস্তাবিহাতুন, আর এই দুয়ের মধ্যবর্তী কিছু বিষয় আছে এরকম যেগুলো সন্দেহযুক্ত, যেগুলো সন্দেহযুক্ত সংশয়যুক্ত। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, যেগুলো অনেক মানুষ জানে না। এইগুলোর মধ্যে একটা বর্তমান শেয়ার, বর্তমান শেয়ার এগুলোর মধ্যে যেগুলো এটা হালাল না হারাম এটা মানুষ অনেকেই জানে না। সন্দেহযুক্ত মুস্তাবিহাতুন, কিভাবে সন্দেহযুক্ত ইনশাআল্লাহ এটা ক্লিয়ার হবে একটু পরে। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, যেটা অনেক মানুষই জানে না। ফামানিত্তাকা আশুবহাত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি সন্দেহযুক্ত জিনিস থেকে, সংশয়যুক্ত জিনিস থেকে মুক্ত রইল, পবিত্র রইল, ইস্তাবরাআলি দীনিহি ওয়া ইরদিহি, সে নিজের দীনকে এবং নিজের দীনি মর্যাদাকে সে সংরক্ষণ করল। আর ওমান ওয়াকাফি শুবহাতে, পক্ষান্তরে যেই ব্যক্তি এই সন্দেহযুক্ত সংশয়যুক্ত জিনিসে প্রবেশ করল, ওয়াকাফিল হারাম, একসময় সে হারামে ঢুকে পড়বে, একসময় সে হারামে ঢুকে পড়বে। খুব খেয়াল রাখতে হবে যে সন্দেহযুক্ত জিনিসকে গ্রহণ করবে, আস্তে আস্তে সে হারামে ঢুকে পড়বে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন, কাররাই, একটা রাখাল, মনে করো সে বকরি রাখালগিরি করে, সরকারি একটা খাস ভূমি আছে যেখানে সরকারি পশুদেরকে চড়াবার জন্য সংরক্ষিত এলাকা, ওইখানে সাধারণের বকরি চড়ানো নিষেধ। এখন যেই রাখাল ওই নিষিদ্ধ এলাকার থেকে বাঁচতে চায়, তার উচিত হবে ওই সংরক্ষিত এলাকার ধারে কাছেও না যাওয়া, আর যে ওটার ধারে কাছে যাবে, এক সময় হতে পারে তার বকরি ওই সরকারি সংরক্ষিত ভূমির মধ্যে ঢুকে পড়বে, আর তখন সে শাস্তির উপযুক্ত হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ওয়াইন্না লিকুল্লি মালিকিন হেমান, জেনে রাখো প্রত্যেকটা সরকারের, প্রত্যেকটা রাজা বাদশাদের একটা সংরক্ষিত এলাকা থাকে। ওয়াইন্না হেমাল্লাহি মাহারিমুহু, আর আল্লাহর সেই সংরক্ষিত এলাকা হচ্ছে আল্লাহর হারামকৃত বস্তুগুলো, ওর ধারে কাছেও তোমরা যাবে না। এরপরে বলছেন আলা ওয়াইন্না ফিল জাসাদে মুদগা, জেনে রাখো তোমাদের দেহের মধ্যে একটা গোশতের টুকরা রয়েছে, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যখন সেই গোশতের টুকরা ঠিক থাকবে তোমার গোটা দেহ ঠিক থাকবে। ওয়াইদা ফাসাদাত, আর যখন তোমার সেই গোশতের টুকরা নষ্ট হয়ে যাবে, ফাসাদা জাসাদু কুল্লুহু, তোমার গোটা দেহ নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো সেটা হচ্ছে কি কলব, কারণ কলবটা এই জন্য বলা হয়েছে এটাই গন্ডগোল করে, এটাই প্রথমে সন্দেহযুক্ত জিনিসে ঢুকে এরপরে আস্তে আস্তে হারামগুলোকে গ্রহণ করতে উদ্বুদ্ধ করে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাবধান করেছেন। এই হাদিসটা সহিহ মুসলিমে আছে, বুখারীতে আছে, হাদিসের সব কিতাবই আছে। এখানে আমার কাছে যেটা লেখা আছে তাহলে মুসলিমের হাদিস নাম্বার 4178 নম্বর হাদিস, এরাও এটা আছে 4181 নম্বর হাদিসেও আছে, এটা আছে আরো প্রায় জামিউল হাদিস জালালউদ্দিন সুয়ুতির কিতাব, এখানে আছে 6218 নম্বর হাদিস, এরকম আবু দাউদে আছে, নাসাইতে আছে, আবু আওয়ানাতে আছে, বাইহাকিতে আছে, সব নাম্বার আমার এখানে সংরক্ষিত আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, আল্লাহু আকবার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনদেরকে যে তোমরা যারা আল্লাহকে ভয় করো তোমাদের কাজ হচ্ছে, লা ইয়াবলুগুল আব্দু হাকীকাতাত তাকওয়া, কোন ব্যক্তি পূর্ণ তাকওয়া অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়াদা মা হাকা ফিস সাদর, যতক্ষণ পর্যন্ত তার মনের মধ্যে যেগুলো সন্দেহ সংশয় সৃষ্টি করে সন্দেহযুক্ত এমন জিনিসকে বর্জন না করা পর্যন্ত কোন ব্যক্তি সত্যিকারে মুত্তাকিন হতে পারবে না। কোরআনের শুরুতে বলা আছে হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হেদায়েত করবে মুত্তাকিনদেরকে। মুত্তাকি কে? মুত্তাকি ওই ব্যক্তি যে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে, আল্লাহর নিষেধগুলোকে বর্জন করতে গিয়ে, হালালকে গ্রহণ করতে গিয়ে, হারামকে বর্জন করতে গিয়ে এত সতর্কতা অবলম্বন করে। ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হয়েছিল মুত্তাকিন কাকে বলে, তাকওয়া কি জিনিস, তিনি বললেন তুমি কখনো কাটাদার, গভীর কাটাদার জঙ্গলে কখনো চলেছ কি? বলে হ্যাঁ চলেছি। কেমনে? বলে মাথার দিকে খেয়াল রাখি যেন মাথায় কাটার আঘাত না লাগে, পায়ের দিকে খেয়াল রাখি পায়ে যেন কাটা না ঢুকে, আবার শরীরের দিকে লক্ষ্য রাখি যেন কাঁটায় না জড়াই। আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবীর ইউনিভার্সিটির ছাত্র, কি সুন্দর যুক্তি দিয়ে বলছেন, এই তুমি কাঁটাদার জঙ্গলে চলতে গিয়ে যেরকম একই সঙ্গে মাথার দিকে খেয়াল রাখো, পায়ের দিকে খেয়াল রাখো, শরীরের দিকে খেয়াল রাখো যেন কাঁটাবিদ্ধ না হয়, ঠিক এরকম ভাবে দুনিয়াতে চলতে গিয়ে আল্লাহর বিধানকে স্মরণ রাখা, আল্লাহর হারামগুলোর থেকে বেঁচে থাকা, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকা, হালালগুলোকে করা, এক্ষেত্রে এরকম সতর্কতা অবলম্বন করার নাম হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়া যে ব্যক্তি অর্জন করে তাকে বলে মুত্তাকিন। আর কোরআন শুধুমাত্র ওই মুত্তাকিনদের জন্য হেদায়েত করবে, হুদাল্লিল মুত্তাকিন। এজন্য ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের থেকে বর্ণিত আছে বুখারী শরীফের কিতাবুল ঈমান বাবু দুআউকুম ঈমানুকুম অধ্যায়ে বলা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইমানু আল ইয়াকিনু কুল্লু, ওয়াকাল ইবনে ওমর লা ইয়াবলুগুল আব্দু হাকীকাতাত তাকওয়া, কোন বান্দা প্রকৃত তাকওয়া, চূড়ান্ত তাকওয়া, মুত্তাকি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়াদা মা হাকা ফিস সাদর, যতক্ষণ পর্যন্ত তার অন্তরের মধ্যে, তার সিনার মধ্যে যে জিনিসটা সন্দেহ করে, তারাদ্দুত সৃষ্টি করে, সংশয় দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে দেয়, এমন জিনিসকে বর্জন না করা পর্যন্ত কোনো ব্যক্তি মুত্তাকি হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরো একটা হাদিস বর্ণিত আছে, এটা তিরমিজিতে আছে, জামিউল হাদিসের 2791 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতিয়া সাদি থেকে বর্ণিত, তিনি বলছেন একই কথা, লা ইয়াবলুগুল আব্দু আইয়াকুনা মিনাল মুত্তাকিন, কোন ব্যক্তি মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতে পারবে না, হাত্তা ইয়াদা মা লা বাসা বিহ, যতক্ষণ পর্যন্ত, লা বাসা বিহ মানে কিছু জিনিস এরকম আছে যে করতে পারো, অসুবিধা নাই, এই অসুবিধা নাইয়ের মধ্যে অসুবিধা আছে, অসুবিধা নাই মানে অসুবিধা আছে, ভালো না বেশি, আল্লাহ আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, এই অসুবিধা নাই এই পর্যায়ের জিনিস যেগুলো, এইগুলো যদি বর্জন না করো তাহলে তুমি মুত্তাকিন হতে পারবা না, কারণ এক সময় অসুবিধা নাই এটা গ্রহণ করতে করতেই তুমি অসুবিধা আছে এর মধ্যে ঢুকে পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, হাজারা মিম্মা বিহিল বাসু, অসুবিধা আছে যেটা ওইটার থেকে বাঁচার জন্য, অসুবিধা নাই এরকম দুর্বল মানে জায়েজ আছে কিন্তু খুবই দুর্বল, এইগুলোর থেকেও তোমাকে বাঁচতে হবে। এটা জামেউল হাদিস এবং তিরমিজি হাদিস 2791 নাম্বার জামেউল হাদিস হাদিসটা আছে। এরকম আরো অনেক হাদিস আছে যেটা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে মুত্তাকিন হতে হলে, তাকওয়া অর্জন করতে হলে আমাদেরকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এরকম ভাবে ইবনে আব্বাসের থেকে আরো একটা কথা আছে, অন্যান্য সাহাবীদের থেকে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দাউর রেবা ওয়ার রিবা, তোমরা সুদকেও যেমন বর্জন করবে, এরকম সুদের সন্দেহ আছে যেখানে, সুদের বুবাস আছে যেখানে, সুদের ঘেরান আছে যেখানে, ওখান থেকেও তোমাদেরকে বর্জন করতে হবে। তাহলে আমরা একটা মোটামুটি ভূমিকা পাইলাম যে আমাদেরকে হারাম থেকেও বর্জন করতে হবে, হারামের সুগম দুর্গন্ধ যেখানে আছে, হারামের বুবাস যেখানে আছে, এগুলো বর্জন করতে হবে। এবারে আসুন আমাদের দেশের যে শেয়ার ব্যবসাগুলো আছে, আমি যেটা নিয়ে আলোচনা বেশ করছিলাম, এই শেয়ার ব্যবসাগুলো আলোচনার আগে আমরা আমাদের শেয়ার বাজারের একটা অবস্থা, একটা চিত্র তুলে ধরতে পারি। মনে করুন এক এক সময় দেখা যায় একটা জিনিসের দাম আমাদের সমাজে, শেয়ারের দাম বাড়ে কমে। মনে করুন 8 ডিসেম্বর 2010 ঢাকা স্টক এক্সচেঞ্জ বেলা দশটা পঞ্চান্ন মিনিটে সূচক ছিল 8600 পয়েন্ট, এরপরে 11টা 55 মিনিটে সূচক হল 8300 পয়েন্ট, 12টা 15 মিনিটে সূচক হল 8000 পয়েন্ট, এরপরে কিছু ভাঙচুর হল, আন্দোলন হল, এরপরে দুপুর 1টা 55 মিনিটে সূচক হয়ে গেল 8600 পয়েন্ট, এর উপরে চলে গেল। এটা একটা চিত্র। 10 জানুয়ারি 2011 ডিএসই ঢাকা স্টক এক্সচেঞ্জ, এখানে বেলা 11টা সূচক 7150-এর বেশি, বেলা 11টা 20 মিনিট সূচক 6700 পয়েন্টের কিছু কম, বেলা 11টা 50 মিনিট সূচক 6474 পয়েন্ট, অর্থাৎ 50 মিনিটের ব্যবধানে 674 পয়েন্ট উধাও হয়ে গেল। 3 20 জানুয়ারি 2011 ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেন শুরু, বেলা 1টা সূচক হল 6913 পয়েন্ট, 5 মিনিট পর বেলা একটা 5 মিনিটে সূচক হল 6312 পয়েন্ট, অর্থাৎ 5 মিনিটে প্রায় 600 পয়েন্ট গায়েব হয়ে গেল, এরপরে লেনদেন বন্ধ করে দেওয়া হলো। এভাবে দেখা যায়, এটা হলো আমাদের একটা সাধারণ চিত্র, এরকম হঠাৎ করে বাড়ে কমে। শেয়ার বাজার বর্তমানে এমন একটি পাগলা ঘোড়া যাকে কোনো ক্রমে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বড় বড় মন্ত্রী, আমলা, বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংক, এসইসি সহ বড় বড় প্রতিষ্ঠান এবং উচ্চস্তরের গবেষকগণ রাত দিন মাথার ঘাম পায়ে ফেলেও এর কোনো কুল কিরানা করতে পারছেন না। ইতিমধ্যে বাজারের কোন রকম একটা ভারসাম্য রাখতে বহুমুখী এমনকি অনেক স্ববিরোধী পদক্ষেপ নিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা। সর্বশেষ কি করলো, অফিস বা বাড়ির এই যে ইলেকট্রিক যে আপনার সুইচ আছে, এরকম ইলেকট্রিক বোর্ডের মতো সার্কিট ব্রেকার বসানো হলো শেয়ার বাজারে। ঠিক করে দেওয়া হয়েছিল যে 225 পয়েন্টের বেশি সূচক ওঠানামা করলেই সার্কিট ব্রেকার পড়ে যাবে এবং লেনদেন বন্ধ হয়ে যাবে। কিন্তু এর একদিন পরই অর্থাৎ 20 জানুয়ারি 2011 তা ব্যর্থ হয় এবং 5 মিনিটে 600 পয়েন্টের পতন হওয়ার পর বাজার বন্ধ করে দেওয়া হয়। এরপরে আসেন প্রথম দিন 8ই ডিসেম্বর 2010, এর চিত্র দেখুন। প্রথম এক ঘন্টায় সূচকের 300 পয়েন্ট পতন হয়েছে, এরপর 20 মিনিটের মধ্যে আরো 300 পয়েন্টের পতন, অর্থাৎ এক ঘন্টা 20 মিনিটে 600 পয়েন্টের পতন হল। অথচ এ সময়ে শেয়ার বাজারের তালিকাভুক্ত যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো বড় ধরনের কোনো আর্থিক বিপর্যয়ে পড়ে নাই, কোনো কোম্পানি আগুনে পড়ে নাই, কোনো কোম্পানি একেবারে কি হয় নাই, বিধ্বস্ত হয়ে যায় নাই বা মাটি নিচ ধসে যায় নাই। কিন্তু এর মধ্যে এত বড় যে ব্যবধান হল, দেশের বড় বড় কোম্পানিগুলো ভূমিকম্পে বা অগ্নিকাণ্ডে বা কোনো আজাব গজবে পতিত হয় নাই, তাহলে কেন এত বড় দরপতন হল? এবার দেখুন দ্বিতীয় দিনের চিত্র। বেলা একটা 55 মিনিটে সূচক অতিক্রম করে গেছে 8600 পয়েন্ট, মাঝের সময় 1 ঘন্টা 40 মিনিট। এ সময় এদেশের শেয়ার বাজার সংশ্লিষ্ট কোনো কোম্পানি আলাদিনের চেরাগ হাতে পেয়েছে এমন কোনো খবরও পাওয়া যায় নাই। কিন্তু দেখা যায় যে এর মধ্যে কিছু গাড়ি ভাঙচুর হলো, আর অমনে অর্থনীতির ওইটা বেড়ে গেল এবং সূচক অনেক বেড়ে গিয়ে অনেক উপরে গিয়ে দাঁড়িয়েছিল যেটা আগে প্রকাশ করা হয়েছিল। এরপরে আসেন বিভিন্ন কোম্পানি। 9 জানুয়ারি আমরা বাজার দরের শেয়ার বিক্রিতে দেখেছি একটা কোম্পানি এবি ব্যাংক, এটার অডিট রিপোর্ট অনুযায়ী তাদের শেয়ার প্রতি নিট আয় ছিল এনএডি যেটা 298 টাকা। 9 জানুয়ারি বাজারে তাদের শেয়ার বিক্রি হয়েছে 1360 টাকা দরে, শেয়ারের গায়ের দাম হচ্ছে 100 টাকা। ইসলামী ব্যাংকের শেয়ারের গায়ের দাম হচ্ছে 100 টাকা, নিট সম্পদ আয় হল 263 টাকা, আর 9 জানুয়ারি 2011 বাজার দর ছিল 699 টাকা। এমনিভাবে ওই দিন আলারাফা ব্যাংকের শেয়ার বিক্রি হয়েছে 55 টাকা, ফেস ভ্যালু 10 টাকা, তাদের নিট সম্পদের আয় হচ্ছে 25.5 টাকা, বিক্রি হলে কিন্তু 55 টাকা। বেক্সিনকো ফার্মা, এর শেয়ারের দাম হচ্ছে 10 টাকা, এরপরে এটার নিট আয় হল 56 টাকা, শেয়ার বিক্রি হয়েছে 126 টাকা। সমরিতা হাসপাতাল, শেয়ারের ফেস ভ্যালু হল 100 টাকা, এনএডি হল 169 টাকা, বাজার দর ছিল 1400 টাকা। বাটা শু লিমিটেড, এর ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, এনএডি ছিল 71 টাকা, বাজার দর হল 586 টাকা। এরকম ভাবে অটোমোবাইল কোম্পানি আফতাব অটো, এর শেয়ার গায়ের দাম হচ্ছে 10 টাকা, এনএডি ছিল 55 টাকা, বাজার দর ছিল তখন 360 টাকা। জেড গ্রুপের শেয়ার ম্যাগনাপেট, এর গায়ের দাম ছিল 10 টাকা, এনএডি ছিল 0.2 টাকা, অথচ ওই দিনের বাজার দর ছিল তার 28 টাকা। এবারে আমাদের ভাইদেরকে অনুরোধ করব, যারা শেয়ার বাজারকে হালাল এবং সম্পূর্ণ হালাল ব্যবসা বলে বিশ্বাস করেন, আপনাদের অনুরোধ করবে এগুলো মনোযোগ সহকারে দেখতে হবে। এরপরে নিজেদের কি সিদ্ধান্ত নিতে হবে যে শেয়ার বাজারের লেনদেন এটা কি কোম্পানির সম্পদের ভিত্তিতে হয় নাকি কোনো কারসাজির উপরে হয়? সম্পদে যদি হয় তা সম্পদ তো কমে নাই, আপনি হাই হাই করেন কি জন্য? আমি একটা জমি কিনলাম, জমি এখন আশপাশের জমির দাম আছে 1 লাখ টাকা, আমার জমি দেখাইলাম কেউ দাম বললো 10,000 টাকা, আমার হাই হাই করার কিছু নাই, কারণ কি আমার জমি আছে, হয়তো এখন কম আছে 10 দিন পরে বাড়বে। কিন্তু আপনি কোম্পানি তো আপনার লাস্ট লস করে নাই, কোম্পানি শেষ হয়ে যায় নাই, কোম্পানি আছে। যদি আপনি কোম্পানির মাল বিক্রি করতেন কিনতেন, তাহলে তো আপনার এত প্রেশান হওয়ার কারণ নাই, গাড়ি ভাঙচুরের কারণ নাই। আপনি যখন প্রেশান হচ্ছেন, বোঝা গেল আপনি ওই কোম্পানির মাল যদিও নামে কিনছেন, ওটা শয়তানের একটা নকশা। ওই যে খুতুয়াতি শয়তান, আল্লাহ বলেছেন শয়তানের নকশা অনুসরণ করো না। শয়তান এই টাকা দিয়ে, টাকা তো বিক্রি করলে কেউ কিনবে না, আপনি এখন যদি কেউ টাকা বিক্রি করে, একশো টাকা বিক্রি করো তোমার কাছে, দাম কত একশো দশ টাকা, কেউ কিনবে? এটা কেউ কিনবে না। এইটাকে হালাল করার জন্য শয়তান একটা কারসাজি তৈরি করেছে, এর নাম কি? শেয়ার মার্কেট। এই জন্য মনে রাখতে হবে, এবারে আমরা দেখব এই শেয়ার মার্কেট যারা ঢুকেছে এদের সম্পর্কে আমাদের দেশের বড় বড় অর্থনীতিবিদদের অনেকের বক্তব্য আছে। যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রধান অফিসার, নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ, তাকে যখন প্রশ্ন করা হলো যে অনেকে মনে করেন সাম্প্রতিক সময়ে বাজারে ফটকাবাজ ও জুয়ারি বেড়ে গেছে, এ বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি, তো উনি বললেন যে কোনো পুঁজিবাজারে ফটকা কারবারি ও স্পেকুলেটর থাকবে, যেহেতু আমাদের দেশে এখনো ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারী বেশি, তাই এটাকে স্বাভাবিক, এটা স্বাভাবিক। অর্থাৎ তার মতে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীর, সাধারণ বেচা কেনাকারী শেয়ার হোল্ডার আধিপত্য যত বেশি হবে, বাজারে ফটকা ও জুয়ার প্রভাব ততই বাড়বে। এরপরে শেয়ার বাজার নিয়ন্ত্রকের সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জের কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, তিনি শেয়ার বাজার সম্পর্কে দুঃখ প্রকাশ করে বলেছিলেন যে এই দ্রুত সম্প্রসারণ অনেক কারণই থাকতে পারে, কিন্তু তার কোনটি দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির সাথে সম্পৃক্ত নয়। অর্থাৎ এই উত্থান অর্থনৈতিক উন্নয়নের কারণে ঘটেনি, এই অতিমূল্যায়িত বাজার কোনো মূল ভিত্তির উপর দাঁড়িয়ে ছিল না। তিনি আরো বলেন, সবার চোখের সামনে গত এক সপ্তাহে মানুষের বিশাল অর্থের অঙ্ক হারিয়ে গেল, এ মানুষগুলো অধিকাংশই অনভিজ্ঞ ক্ষুদ্র বিনিয়োগকারী, তাদের বেশিরভাগই যেমন অতি মুনাফার লোভ সংবরণ করতে না পেরে, না বুঝি বিনিয়োগ করে, তেমনি পরন্ত বাজারে আবার আতঙ্কিত হয়ে ক্ষতি স্বীকার করে দ্রুত শেয়ার বিক্রি করে দেয়। এই তথ্যগুলো 2010-এর জানুয়ারি 2011-এর বিভিন্ন দিনের প্রথম আলো এবং আমার দেশ পত্রিকা থেকে আপনি পাবেন, বিভিন্ন পত্রিকা আপনারাও পড়েছেন। এরকম ভাবে আমি বলতে যে অনেক বিষয় আছে, এবারে আমরা দেখব যে আমাদের যে শেয়ার বাজারগুলো আছে এগুলো মূলত কোম্পানির জিনিসের মূল্যের উপরে ভিত্তি করে এগুলো বাড়ে কমে না। একটা সহজ উদাহরণ যেটা আমি আগেই বললাম, যে একটা জমি দিয়ে আমি উদাহরণ দিয়েছিলাম যে আপনার জমি, এটা দাম বাড়তে পারে কমতে পারে, প্রেশানির কোনো কারণ নাই, কিন্তু এখন যেটা হচ্ছে এটা হচ্ছে আসলে একটা জুয়া। আমি এটাকে সরাসরি জুয়া বলছি না, কিন্তু এটা জুয়ার রূপ আছে। কাজেই এই বাজারে যারা পিছন থেকে যারা জুয়া খেলে, আমি এটা বলেছিলাম যে এই টেবিলের নিচে গোপনে আড়ালে, পর্দার আড়ালে কয়েকটা বড় বড় মাথা আছে, কিছু দরবেশ সাহেবরা বসে আছেন, আর সামনে আপনারা এরকম হাজার হাজার লোক আছেন, লক্ষ লক্ষ লোক মার্কেটে আছে, এই লোকগুলো টাকা বিনিয়োগ করে, আর ওই যে বড় বড় মাথাওয়ালা এরা ওখানে বসে খেলে, ওই বড় মাথাওয়ালারা ছোট মাথাগুলোকে খেয়ে ফেলে দেয়। এটাই হচ্ছে বর্তমানে যে শেয়ার ব্যবসার। এই জন্য শেয়ার ব্যবসা সম্পর্কে আমাদের এটা একটা প্রথম বিষয় যে এটা কোনো শেয়ার ব্যবসা না, এটা হচ্ছে টাকার বিনিময়ে টাকা দিয়ে খেলা করা, এবং সেই খেলা করতে গিয়ে যাদের একটু বুদ্ধি বেশি আছে তারা কম বুদ্ধির লোকগুলোর থেকে টাকা নিয়ে যায়। বলবেন যে লাভ লোকসান তো আছে, লাভ লোকসান জুয়াতেও আছে। জুয়ারি একবার কিছু পায় তো পাওয়ার পরে সে মনে করে আরো পাবো, যাচ্ছে যাচ্ছে আরো বিনিয়োগ করে, শেষ পর্যন্ত যখন সবকিছু চলে যায় তখন সে হাই হাই করে। ঠিক শেয়ার এরকম, বিনিয়োগ করছে, কিছু পাইলো, পাওয়ার পরে তার লোভ বাড়লো, এরপরে গেল আরো গেল আরো গেল, কাজে আরো বাড়বে, আরো বিনিয়োগ করে, এরকম যেতে যেতে এক সময় শেষ হয়ে যায়। এজন্য আপনি যদি 14/2/2011 এর প্রথম আলো পত্রিকা দেখে থাকবেন, গোল টেবিল আলোচনায় বলা হয়েছিল, বড় আকারের একটা লাল শিরোনাম দেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছিল শেয়ার বাজার এখন ক্যাসিনো, ক্যাসিনো মানে শেয়ারের জুয়ার আসর। এই আলোচনার কথাটি বলেছেন এদেশের বড় অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। ইনি পরিষ্কার করে দিলেন, উনি আসলে হালাল হারাম বোঝেন নাই, উনি বলেছেন ওনার দিক থেকে হালাল হারাম নিয়ে তার কোনো চিন্তা নেই, শেয়ার বাজার সম্পর্কে তিনি একটা সোজা কথাই বলে দিলেন যেটা একটা জুয়ার আসর। এজন্য শরীয়তকে আমরা যারা জানবো আমাদের উচিত হবে শেয়ার বাজারকে ভালো করে বুঝে তারপরে এতে সহিভাবে আমরা লাগতে পারি কিনা। এরপরে মূলত শেয়ারের এই যে অবস্থাটা এটাকে আমরা সহজে বলতে পারি, এটা হলো মানি গেম। অর্থাৎ মানি গেম মানে হচ্ছে অর্থ নিয়ে খেলা করা, টাকার খেলা। এটাকে কেউ বলতে চান ক্যাপিটাল গেইন। তো ক্যাপিটাল গেইন এবং মানি গেম এর ভিতরে একটা পার্থক্য আছে। মূলত মানি গেমের শব্দিক অর্থ হলো টাকার খেলা, আর ক্যাপিটাল গেইন হচ্ছে স্টক এক্সচেঞ্জের শেয়ার ব্যবসা। অর্থাৎ কোম্পানির ডিভিডেন্ড গ্রহণের উদ্দেশ্যে নয়, বরং শেয়ার বেচা কিনা করে লাভবান হওয়ার উদ্দেশ্যে যে ব্যবসা করা হয় তা হচ্ছে ক্যাপিটাল গেইন। একথা সুস্পষ্ট যে ক্যাপিটাল গেইনের কারণে একটি কারবারকে হারাম বলা যায় না, কিন্তু সেটি যদি মানি গেমের রূপ ধারণ করে, ক্যাপিটাল গেইন থেকে মানি গেম হয়ে যায় এবং তাতে অন্যান্য শরীর সমস্যা যুক্ত হয়, তাহলে তার হালাল থাকে না। এজন্য বর্তমানে যে শেয়ার এটা ক্যাপিটাল গেইন নয়, এটা হচ্ছে মানি গেম। সুতরাং এটাকে বর্জন করা মুমিনদের জন্য জরুরি। এরপরে আসবেন যে সমস্ত কোম্পানিগুলো আমাদের দেশে সুদের কারবারগুলো করছে, তো এগুলোর বেশিরভাগই সুদের সাথে জড়িত আছে। যেই কোম্পানি আপনি বলেন, আপনি বলবেন যে আমি ঔষধ কোম্পানির শেয়ার কিনব, ঔষধ কোম্পানির মধ্যে একটা বড় কোম্পানি আছে বেক্সিমকো ফার্মা, অনেকে এটাকে ঔষধ কোম্পানি মনে করে শেয়ার কিনে, কিন্তু আপনারা দেখেছেন যে এই কোম্পানি এত সুদে জর্জরিত ছিল, বাংলাদেশের সবচেয়ে বড় ঋণ খেলাফির তালিকায় ছিল কে, এইটা। পরে অবশ্য হঠাৎ করে সেই শেয়ার মার্কেট থেকে হয়তো টাকা নিয়ে এটা ঋণ পরিশোধ করেছে, এখন আবার ঋণ থেকে মুক্ত বোধ হয়। তো এরকম ভাবে এই যে যতগুলো কোম্পানি আছে এগুলো সুদের সাথে জড়িত, তাহলে আপনি আরো এক কারণে সুদের সঙ্গে জড়িয়ে পড়ছেন। এজন্য আজকে সময় শেষে না, আরো অনেক গুরুত্ব আলোচনার সামনে রয়ে গেছে শেয়ার সম্পর্কে। আমাদের মনে রাখতে হবে, আলোচনায় পরিষ্কার হয়ে গেছে, আমরা শুরুতে বলেছি যে মুমিনরা স্পষ্ট হালাল যেটা গ্রহণ করবে, হারামকে বর্জন করবে, হালাল এবং হারামের মধ্যে সন্দেহ যুক্ত যে জিনিসগুলো আছে এগুলো বর্জন করবে। শেয়ার ব্যবসা সম্পর্কে, বর্তমান শেয়ার সম্পর্কে কোন হাক্কানি ওলামায়ে কেরাম যারা আল্লাহকে ভয় করে, কোরআন হাদিসকে মানে, এরকম কোন আলেম বর্তমানের শেয়ারকে জায়েজ বলে না। আপনি যে আলেমদেরকে দেখতে পাচ্ছেন এরা হয়তো না বুঝে, যেমন আমরাও শুরুতে জায়েজ বলেছি, কাজেই আমরা এখন এটাকে পরিষ্কার করে দিয়েছি, এটা আল্লাহকে সাক্ষী রেখে বলছি। আমার আগের যত না জানার কারণে যে ফতোয়া ছিল ওটা উল্টো উল্টো করেছি আমি। এজন্য আমাদের ফতোয়ার কারণে, আমাদের পরামর্শের কারণে যদি কেউ এর সঙ্গে জড়িত হয়ে থাকেন, তাদেরকে অনুরোধ করব আপনারা তওবা করে এখান থেকে যত দ্রুত চলে আসুন। এরপরে বলছি যে এটাকে কোন আলেমরা এটাকে ফতোয়া দেয় না জায়েজ বলে, যারা বলছেন হয়তো না বুঝে অথবা তাদের পার্থিব কোন স্বার্থ জড়িত আছে। এজন্য আমি আমার মুসলিম ভাইদেরকে, যারা আল্লাহকে ভয় করেন, আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন, রাসুলের সুন্নাকে বিশ্বাস করেন, পরকালে ইমান রাখেন, হালাল রুজি তালাশ করেন, পরকালের জীবনকে বড় জীবন মনে করে দুনিয়ার জীবনকে ছোট জীবন, এখানে আমরা কষ্ট করে চললেও পরকালে আরাম পাবো, আল্লাহর রাসূলের হাদিসে বলা হয়েছে তুমি সন্দেহযুক্ত জিনিসকে বর্জন করো, এই কথাগুলো যারা বিশ্বাস করি তাদেরকে আমি অনুরোধ করব এখনই এগুলোর থেকে তওবা করে, এগুলোকে বর্জন করে, ঘৃণা করে এই ময়দান থেকে চলে আসুন, হালাল উপায় খুঁজে বের করেন, আল্লাহ আপনার জন্য রাস্তা খুলে দিবেন। ওসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।